হে মুসলিম, তোমার গতি আজ কোন পথে? ফেরকাবন্দির বেড়া জালে আবেষ্টিত হয়ে তুমি দিশাহারা হয়ে কোথায় চলেছ? এসো, তাগুতি সব পথ পরিহার করে হেরার রাস পথে এসো, সেখানে পাবে মুক্তির পায়গাম। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, নির্ভেজাল তৌহিদে পতাকা তলে আইরে দলে হয়ে আজকে রে আজাদ, হয়ে আজকে রে আজাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ। রসুল মাদের সেনাপতি তারিয়ে পথ চিনে, ফুলছে রাতে পাবে না পার সেই নবীজি বিনে, সেই নবীজি রশি ধরে যারে মমিন লড়ে লড়ে পাবি শেষে আশা, পাবি শেষে আশা। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা মানি না ফেরকা বন্দি, মানি না কারো ফন্দি, মানি না মাঝাবি ভণ্ড পীরের হাতে গড়া যত গুন্ডি, আমরা মানি না ফেরকা বন্দি, মানি না কারো ফন্দি, মানি না মাঝাবি ভণ্ড পীরের হাতে গড়া যত গুন্ডি, আমরা ভাঙিব বিত্ত সমাজে প্রশস্ত চিত্ত লাগাব কাজে, আছে বিশ্বাস ঘাত, আছে বিশ্বাস ঘাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, নির্ভেজাল তাওহীদের পতাকা তলে আইরে দলে হয়ে আজকে রে আজাদ, হয়ে আজকে রে আজাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।